الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد جاء الحديث 38 تريش أشتلم برضو الحديث أتريش الحديث كتاب 40 النووي من نووي كده كتاب الطول عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله عنه فرميدي رسول الله صلى الله عليه وسلم فرميدي إن الله تعالى قال من عادى لي وليا فقد آذنته بالحرب خذ الله عز وجل فرميدي يعني على النبي الله طريقة قدنا لي بحديث قدسي ولا غيبه الله عز وجل فرميدي من عادى لي وليا زينكي الله خنق قولي لي يري دشمني قولي خذ فقد آذنته بالحرب الله يخذ دعية الله يضل الله يقول يم ديان أعلان قولي بلاث خبط ده بلاث طال الله كنت تيزين بي هنا لي الله عز وجل ولي كل يري بيعد بي قدران تاري zulum qadan taala indilla qaddadi wagaa dushmani indilla zalan intin khatara inna qadan sa taala wali khatara ma insha allah wali khodiyan bozan usini allah wali khodi ba khanna allah yakhidi ki ala inna wali allah la khawfun alim wa la hum yahzanun alladhina amanu wa kanu yattaqun allah wali bole itara khanna alladhina amanu wa kanu yattaqun allah la iman inne sachcha iman shirik na gore عندنا كفر نغره بدعات نغره توحيد لي الله مني وكانوا يتقون التقوى لصل لي تقوى ماني الله زيان خويا الله صل لي زيان نغته يا نغره الله رسول خطر ماني بودت دوتك واجب جن الله رحمت جن عليه وجي يبا خدي الله ولي يا بعد انشي زين الله ولي خنو على غدي خديا بزرگو تزرگو ان الا الله انت فوريا فلانا في الصف فلانا دارفور وانت غادي ان لا يرى الله ولي نوبني ان ان الحادث منوي ان لا حادث شري منوي ان لا ايات منوي الله ولي توي بني غادي بكون بني غادي بو اما ما نجز دماغكم زي الله ولي خاص في بزرق غادي زي بنيا ان صوفي كل غادي با قران هذا حادث الطريق بو تو نوي ان الدنيا مدار الله ولي نيد وقد هو بده يندن هذا خطا وما تقرب الي عبدي بشيء احب الي مما افترضته عليه هذا আর আর বন্ধাই আর কে হদে বেশি হাসে বোধে কি লয়ারে ফসন সিজ আল্লাহ হাসে হদে ফরজ গুজিদে সিজ লয়ারে ইয়ারে নোয়াজ ফরজ জাকাত ফরজ রোজা ফরজ মা বাবা ফরমান্দরি ফরজ বেড়েন দুটি বেড়েন্দ হক আদে কোনো ফরজ বেড়েন দুটি তাদের হক আদে কোনো ফরজ ফোন দুটি মা বাবা ফরমান্দরি কোন মেহমানদারি কোন ইনটি ফরজ আছে এ ফরজ সকল আদে গুললে হদিয়া আব্দুল ফসন আল্লাহ হাসে সিজ নাইও আর ইয়া আল্লাহ আল্লাহ হাসে বেশি হাসে বাদে এ নলে খুদ ফরস এদিকে নফল দোয়া দিয়ে করে আল্লাহ হাসে হাসে বললো তারা কজা দেখুন দিলে আগে ফরস আদায় করো বাদে নফল ওলা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাই বিন্নওয়াফিল হাত্তা উহিব্বুহু হদা আদ বন্দে যদি আরিকা যেতে তো নফল ফুরি ফুরি থাকে নফল করার থাকে নফলি নোয়াজ নফলি রোজা নফলি জকাত নফলি হামকল সাহাবাদ কল ইন করার থাকে এতে যেতে তো কি যাবো আল্লাহ হাসইব ইন ফরস বাদি দিয়ে তো হাসইব ইহাতে আল্লাহ ইতা আদত করে গেলো ফাইদ আহবাব তু কুন তু সামা হল্লাদি ইসমা বিহি ও বসা হল্লাদি ইপসি বিহি ওয়াদ হল্লতি ইয়ুপ্তি সু বিহা ওদিছিল হল্লতি ইয়ম সি বিহা হদে ইতার আদত করলে ইতার আদ বনে যাইম বই ইতার শক বনে যাইম বই ইতার খান বনে যাইম বই ইতার টেং বনে যাইম বই আনিয়া মানে কি ইতার টেং ইতার আত ইতার ইম বেকুলুন আল্লাহ সলিব হেফাজ করিব ইন আল্লাহ আল্লাহ জিকা পছন্দ করি চলাইব আল্লাহ হেমায়ত করিব খুদ্দ খুদ ওলা ওলা ইনসা আল্লাহ নহু আহ তো জিয়াম মাগিয়া হামা দিউম ইতারে ওলা ইনসা আদান নহু খনকে যদি বাসাই বললো হদ হইলে ফানা মাগে দৌলে সদা ইতারে ফানা দিম বাসাইম রওয়াহ বুখারি বুখারি শরীফ রিওয়ায়েত তাহলে ফরজ হতে নফল বেশি ফরজ হতে দেখা যার ও ভাই এনেক ফরজ আদায় করো নোয়াজ হইতে অন্য আদায় আবার তামাজিম ফরজ দিন বিক্রি ইন দিলে রোজা আরো অন্য সিজ করো ইন ফরজ মানে নফল মা দিও সদ মানে ফরজ কিতারে নোয়াজ রোজা হজ ইন তারে ও ভাই এক নম্বর ফরজ ফলে আল্লাহ ইমান হন আল্লাহ শিরিক নগরন আল্লাহ তৌহিদ আদায় করন বেদাতে আদায় করন ইম আকবার সেই তোর বাদে নফসল জিহাদ করন ইয়ান ছদান জিহাদ করেন তোর বাদে মা বাবা ফরমান্দির করেন তোমার নোয়াজ দা আছে দহন ফুরিব নোয়াজ ইমান বাদে দা আছে জকাত রোজা হামা হা সদিন জকাত দিত না জকাত ফরজমা ফাঁস নগরে জকাত ও ইয়া বেশি এহতিমাম ইন্দিল্লা মেমানদারি জেদানকুল আজিয়ত নগরন apostol Murad Mahabbusade bayan bunen inle bikunore yani milizuli tagiyadı da zulüm nogodon in hudun fodosiz manje hoyne bari musulmanlar aziyet nogodon Allahu alem sallallahu aleyhi ve sellem.